ahora lo que se tiene que hacer. No, no, no, no. Venga. Ajá, ¿cómo te ves que te viene? ¿Cómo te ves un chico? তাহলে এইভাবে শিক্ষা করা জ্ঞান চিন্তা করা, কোরআনের প্রথম আদেশ বলো যে তারা পড়ো, কি বলো, কোরআন পড়ো, তারা আদেশ দিয়ে কোরআন অনুষ্ঠিত হলো এই মুসলিম জাতির উদ্দেশ্যে। কিন্তু মুসলিম জাতি কোরআনে কিছু জীবনে আছে, আর কোরআনের এই ফরজ হওয়ার পরপরই এলেন শিক্ষা হওয়ার পর যেটা বলা যায় সেটা হচ্ছে আমল। সেই সময়ে তার আন্দোলন সেই সময়ে তারা বলছেন কেননা নাই না এক দাদা তালকিন করতে হবে, সেই এটাকে বলা যাবে। ছাত্ররা আমার সাথে আলোচনা করতে লাগলো, এক এক করে তারা হাদিসের সমন পাঠ করতে লাগলো। হাদাসানা গুমরা, হাদাসানা আবু আসিম, হাদাসানা আব্দুল হামিদ, আলী আলিম, আর কেবিন যে মোররা আর মহাদিন যে দাবাল কামালা কামালা বলে থেমে যাচ্ছেন। আর সেই সময় আর বুঝলা বাকি হাদিসটা পূর্ণ করে বলছেন অনুসন্ধান করে, হেফাজত করে এবং তা প্রচার করে। আর নিশ্চয়ই এমন বহু জ্ঞানী আছে যে তার কাছে পৌঁছে দেওয়া হয় সে তার অপেক্ষা অনেক জ্ঞানী। আল্লাহ আমাদেরকে প্রকৃত বারাক আল্লাহ লানা ওয়া লাকুম ফিল কোরআন আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মালিকুল কুদরাতি ওয়া রাব্বুল আলামিন। Thank you.